warahmatullahi wabarakatuh. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. ضروري بوني جابوتي الخصوصا الله جل وعلا صدق صدقتي بوضوء كلام مرشده يشكر ان النبي محمد رسول الله صلى الله عليه وسلم আজকের 1433 হিজরির জিলহজ মাসের 3 তারিখ বছরের সর্বশ্রেষ্ঠ দিন সময়ের মধ্যে যে 10টা দিন আছে তার মধ্যে আজ দ্বিতীয় দিন। আপনারা জানেন এই দিনগুলিতে বেশি বেশি করে তৌফিক পাঠ করতে হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এছাড়া নকল ইবাদত বেশি বেশি করে করতে হয়, কারণ এই কাজ দিনে আমল আমার নিকট সবচেয়ে প্রিয়। আমরা অবশ্য আমল করা না করার কথা বলব না, যেহেতু আপনাদের পরে যে ক্যাফে বিতরণ হয়েছে সেই ক্যাফেতে নিশ্চয়ই কথা বলা হয়েছে যার পরীক্ষা করে আসে। এখন আমি বলব যেটা সেটা হল যে এমন কোন আমল আছে, এমন কোন কাজ আছে যে কাজ করলে পরে অন্য আমল সমূহ ধ্বংস হয়ে যায়। আমল বিধ্বংসী আমল, কর্ম বিধ্বংসী কর্ম, কোন কাজ আছে যে কাজ করলে অন্য কাজকে নষ্ট করে ফেলে। আর এবার আমরা জানি যে আমল করলেই হয় না, সেই আমল যদি অক্ষয় না থাকে, সেই আমল যদি সংরক্ষিত না থাকে তাহলে কাজে দেবে না। চাষী ভাইয়া চাষ করেন, চাষ করে ফসল জমিতে উৎপন্ন করেন, শুধু উৎপন্নই করেন না, যাতে করে সেই ফসল টিকে থাকে সেই ফসল পোকামাকড় লেগে নষ্ট না হয়ে যায় এবং বিভিন্ন বিপদাপদ সাগরে উড়িয়ে না খায় ইত্যাদি বিভিন্ন চেষ্টা করে থাকেন। দরকার হলে ক্ষেতের চারিপাশে বেড়া দেন এবং বিভিন্নভাবে ফসলের সংরক্ষণ করে থাকেন। ফসল তুলে আনার পর সেই ফসলকে রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। আমরা যারা টাকা পয়সা অর্জন করি সেই টাকা পয়সা যাতে নষ্ট না হয়ে যায়, যাতে চোরে না নিয়ে যায়, যাতে রূপান না হয়ে যায়, তার জন্য তার সংরক্ষণ ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে আমরা তার সংরক্ষণ করে থাকি। সুতরাং শুধু আমল করলেই হয় না, আমল যাতে অক্ষুণ্ণ থাকে, আমল যাতে নষ্ট না হয় সেই চেষ্টা আমাদের করা উচিত। কিন্তু কিছু আমল আছে যে আমল করলে পরে অন্য আমল ধ্বংস হয়, তাই আমি সংক্ষেপে আপনাদের সামনে বলব। প্রধান যে আমল সমস্ত আমল ধ্বংস করে, সব থেকে বড় যেটা সেটা হচ্ছে কুফরি, কুফরি এবং রিদ্দা, রিদ্দা মানে প্রতার হওয়া। কুফরি তাকে দেখেছে মুসলমান না, সে ইসলামকে স্বীকার করতে রাজি না, সে কোরআনকে বিশ্বাস করতে রাজি না, রাসূলকে বিশ্বাস করতে রাজি না, পরকালকে বিশ্বাস করতে রাজি না, সে হচ্ছে কাফের। আর হত্যা হল সে যে মুসলমান ছিল, যে আগে বিশ্বাস করত কিন্তু হঠাৎ করে সে অবিশ্বাস করছে। সে কর্মকে বিশ্বাস করে কিন্তু রাসূলকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে কিন্তু কর্মকে বিশ্বাস করে না, কিংবা রাসূল কোরআনকে বিশ্বাস করে তৌহীদকে বিশ্বাস করে না, কিংবা তৌহীদকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কর্তাকে বিশ্বাস করে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ আছে যে কাজের মাধ্যমে মানুষ মোরতাদ হয়ে যায়, তারপর মুসলমান হওয়ার পরে মোরতাদ হয়ে যায়। আর এই কুফরি ও ইরতিদাদ তালিকা মানুষের সমস্ত আমলকে বন্ধ করে দেয়, যেহেতু আমলের বা আমল সংরক্ষণ প্রধান যেটা কারণ সেটা হল ইসলাম। যার ইসলাম নেই তার আমল নেই, যার ইমান নেই তার আমল নেই, যত বড়ই আমল হোক না কেন তার আমল আমল বলে গণ্য নয় যতক্ষণ না তার ভিত্তি থাকে, আর সেই ভিত্তির নাম হল তৌহিদ। সুতরাং কুফরি হল আমল ধ্বংস করার একটা কাম। মহানাল্লাহ বলেছেন এটা রাজা আলী শাহের নামে নেতাকে ও নেতাকারী ওরা জিজ্ঞাসা করে খারাপ মাধ্যম সম্পর্কে, এটা এখন বর্তমান আমাদের খারাপ মাস চলছে, নিষিদ্ধ মাস, এই মাসে লড়াই ঝগড়া করা নিষেধ, এই মাসে হত্যা করা সম্পর্কে, যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে। নবী আপনি বললেন ওর ক্রেতা মন্ত্রী হিসাবে এই মাসে লড়াই ঝগড়া করা বিশাল দেখা মানুষকে বাধা দেওয়া, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদের হারাম থেকে মানুষকে বাধা দেওয়া, আর মসজিদুল হারামের আশেপাশ থেকে সেখানকার অধিবাসীকে বের করে দেওয়া, ওই লড়াই যুদ্ধ থেকে বেশি বড় লড়াই ঝগড়া থেকে চিন্তা হবো বেশি বড় কুফরি আর যুদ্ধ, যুদ্ধ বড় না কুফরি বড়, কুফরি বড় শেরিক আর যুদ্ধ, যুদ্ধ বড় না শেরিক বড়, শেরিক বড় হারাম মাসে নিষিদ্ধ মাসে যুদ্ধ করার থেকে শেরিক বড়, এ হচ্ছে চেতনা। এই জন্য শরীরকে চেতনা বলা হয়েছে, কুফরিকে চেতনা বলা হয়েছে, আল্লাহ তারা বলছেন অল্পেচনা দুবার কারণে আল্লাহ দেন, আর চেতনা হল হত্যা থেকেও বেশি বড় সব সময় তারা মুসলিমদের বিরুদ্ধে লেগে আছে, যাতে করে মুসলমানরা কি হয়ে যায় কাফের হয়ে যায় লেগে আছে, কিন্তু পারলে তো পারলে পরে তারা যদি নখ দিয়ে পারে তো কোদাল চায় না, নখ দিয়ে পারলে তারা তাবল চায় না কোদাল চায় না, তারা এমনি তোমাদেরকে নিশ্চিন্ত করে দিতে যায় কিন্তু তোমাদের মধ্যে যে তার নিজের দিন থেকে ফিরে যাবে, মুসলমান ছিল অন্যদিকে ফিরে গেল, কাফের হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, মুসলিম হয়ে গেল, তাই এখন তোমার কাফের, সে যেন মরে যে অবস্থায় সে কাফের, তার মরণের কোন অবস্থায় কাফের অবস্থায় তাদেরই সমস্ত আমল দুনিয়া এবং আখেরাতে পণ্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমান হওয়ার পর যদি কেউ কুফরি করে তাহলে মোরতাদ, মুসলমান হওয়ার পর যদি কেউ আল্লাহর নবীকে জানে দেয় তাহলে সে মোরতাদ, মুসলমান হওয়ার পর যদি কেউ কোরআনকে জানে দেয় তাহলে সে মোরতাদ। উদাহরণস্বরূপ সিমান আছে, সালমান রুশদি, আমরা বিভাগ অনেক অনেক জিনিস, আরো এদেরই অনুগামী আরো বহু মানুষ আছে যারা যারা মুক্তা হয়ে গেছে, এই শ্রেণীর মতন যারা মুক্তা হয়ে যাবে এরা হল চিরস্থায়ী জাহান্নামবাসী, চিরস্থায়ী জাহান্নামবাসী। অবশ্য যদি তো অভাব করে তাহলে আবার আল্লাহ তাআলা বলছেন মুশরিক হয়ে গেছে। মুশরিক কাকে বলে? আপনি আল্লাহকে ছেড়ে যদি তারই বিকল্প কোন কিছু অভিবাদন করেন সেই না, আল্লাহ মত আল্লাহ অভিবাদন করেন এবং আল্লাহর মত অন্যকে বুঝে তারও অভিবাদন করেন, তাহলে কি হয় সেই হয়, মানে আল্লাহ অভিবাদন করছেন সেই সঙ্গে আপনি আল্লাহর কোন সৃষ্টির অভিবাদন করছেন, তাহলে কি হয় সেই হয় ইবাদতটাকে বলে ইবাদত, যে কোনো প্রত্যেক সেই গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ যা আল্লাহ আপনি করছেন সেটাই ইবাদত, প্রত্যেক সেই প্রকাশ্য গুপ্ত কথা ও কাজ যা আল্লাহ পছন্দ করেন তাই ইবাদত, এবারে সেই ইবাদত আল্লাহর জন্য করছেন আর সেই সাথে অন্যের জন্য করছেন, উদাহরণ আল্লাহর জন্য চিন্তা করেন তাই না, কিন্তু আপনি আল্লাহ সৃষ্টির জন্য চিন্তা করছেন করতে বলতে বলতে তার জিনিস চিন্তা নাই আল্লাহ তার জিনিস চিন্তা কি আমাদের শরীরতে যায় যাবে কিছু কথা কিন্তু আমাদের শরীরতে যায় কিন্তু আলাদা কথা, কিন্তু আমার শরীরতে আমাদের শরীরতে যখন যায় নেই তখন সেদিন আল্লাহকে চিন্তা করছো আর সেই সঙ্গে সৃষ্টিকেও চিন্তা করছো, আল্লাহর ঘরে প্রভাব করছো সেই সঙ্গে অন্যের ঘরে প্রভাব করছো, আল্লাহর জন্য কি আন করছো সেইখানে অন্যের জন্য আল্লাহর জন্য রূপ করছো আর সেই সাথে অন্যের জন্য রূপ করছো, এসব কি আল্লাহ তাকে প্রার্থনা কর সেই সঙ্গে অন্যের কাছে প্রার্থনা করো দোয়া করো, আল্লাহ তাকে সুখ সমৃদ্ধি সন্তান চাও অন্যের কাছে তো সুখ সমৃদ্ধি এবং সন্তান চাও, এগুলো সেই না আল্লাহ তো বিশ্বাস আছে তার সেই সাথে আল্লাহ বিকল্প বা আল্লাহ অনুরূপ সৃষ্টি করে তার কাছে তুমি ইবাদত নিবেদন করো এটা হয়েছে, আর এই সৃষ্টি করতে আসলে সমর্থন করে মুসলিমদের কোন আমল থাকবে না, আল্লাহ তালা বলছেন যা লেখা বোধাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা মিন ইবাদে, এ হচ্ছে আল্লাহর হেদায়েত আল্লাহর পথ নিদর্শন, যে ব্যক্তি এই পথে অনুসরণ করবে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে হৃদায়ত করবেন, বলাও আচারাকু যদি ওরা শিরিক করে না হারি বা আমি আমার ওরা যা করেছে ভাগ্যস্ত সমস্ত ধ্বংস হয়ে যাবে, এমনকি যদি আল্লাহ নবী আপনি জানেন সব থেকে বেশি আমল সব থেকে বেশি নেকি সব থেকে দরজায় উঁচু সব থেকে শ্রেষ্ঠ জান্নাত কে পাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে কোন প্রশ্নই নেই, তার সাহাবার ব্যাপারে কোন প্রশ্নই নেই, আল্লাহ তাআলা কি বলতে থাকে ওয়ালা তাকুনু ইলাইকা ওয়া ইলা আল্লাযিনা মিন ক্বাবলিকা, তোমার প্রতি ওহী করা হয়েছে নবী এবং তোমার আগে যাদের সমস্ত নবীগণ চলে এসেছেন তাদের প্রতি ওহী করা হয়েছে, কি সেটা লাইন আসলাপনা তুমি যদি শিরিক করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে, আমি আপনাকে তোর কি বা নবীকে বলা হচ্ছে নবীর পরে এত সত্য আমল এত সুন্দর আমল যা আমার মতো তুমি আমার কেউ আমল করতে পারবে না, নবী তুমি যদি শিরিক করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে, হে আব্দুর রহমান আব্দুল জাফর আব্দুল কাদের আব্দুল আর তোমার যদি আমল করো যে আমার সাথে শিরিক করো তোমার আমল ধ্বংস হবে না, নবীর আমল পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, আর শুধু তাই না ওরা দেখো ওরা নোংরা বিনা পাবেন আর তুমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে, সেই করলে তুমি হয়ে নাই পারে আল্লাহ নবীকে সেই করতে পারে, হ্যাঁ তিনি তো শিল্পের বিরুদ্ধে আলো নিয়ে নেন সুন্দরের বিরুদ্ধে আলো নিয়ে নেন, তবুও তাকে সতর্ক করে বলা হচ্ছে মত বলা হচ্ছে যে হে রকম কথা তোমরা শোনো তোমরা যদি সেদিক করো তাহলে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, এই জন্য আমার অন্য জায়গায় বলেছেন ওয়া কাদিনা ইলা মা আমিলু ওয়া কাদিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, আমি তাদের সমস্ত আমলের দিকে অভিমুখ করব, তারা যে আমল করেছিল যে আমল করেছিল সেই আমল সমূহের দিকে আমি অভিমুখ করব এবং তা ধুলি করার ন্যায় উনি দলিল প্রণাম নেন কিন্তু বহিষ্কার করে দেব তার সমস্ত আমন্ত হয়ে যাবে। কিসের জন্য? শেরিক করার জন্য। তারপর জন্য শেরিক কিন্তু অতপর শিরিক না, শিরিক বটে কিন্তু অতপর শিরিক না। তার মানে শিরিক দুই প্রকার, ছোট শিরিক আর বড় শিরিক। এগুলো বড় শিরিকের কথা, সরাসরি আল্লাহ ফেরের অন্য ইবাদত করা, মূর্তি পূজা করা, মূর্তির সামনে চিন্তা করা, মাজার পূজা করা, মাজারের সামনে গিয়ে চিন্তা করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছোট শিরিক আছে, এগুলো আমাদের তৌহিদবাদী ভালো লোকরা অল্প করে থাকে। সেটা কি হল আজকে বলাই দিয়া বাংলায় যদি বলেন লোক দেখানি কাজ, লোক প্রদর্শন করে যে কোনো আমল করবেন সেটাই হচ্ছে সন্ত্রাসী। বলছেন আল্লাহ তাআলা বলছেন, তার মানে কি হাদিসে বলছি, আমি সমস্ত শহীদ থেকে, শীত থেকে, সব থেকে বেশি অবতার ব্যক্তি আমি শিরিক পছন্দ করি না। মানে আমি আহ্বান, যে ব্যক্তি এমন আহ্বান করবে আসলে মাইনি, সেই আমলে অন্য কাউকে আমার সাথে শরীর করবে তারা খুব আসেন কাজ, আমি তার আমল সহ তার শরীর সহ তাকে বর্জন করব। কেমন বুঝুন উদাহরণ, আপনাদেরকে উদাহরণটা বারবার বলে থাকি, দিয়ে থাকি, সেটা সহজ বলে সবসময় আমি বলে থাকি সব জায়গায়। সেটা কি? আপনি বাংলাদেশে গেলেন বাবা মানুষ কিন্তু নামাজ পড়েন না, নামাজ না পড়া ভালো কাজ না খারাপ কাজ? ছোট কালকে বড় কাজ, হ্যাঁ বিশাল ব্যাপার, নামাজ না পড়া বিশাল ব্যাপার। আমাদের অনেকে মনে করে যে পারলো বন্ধু ভাই আর যে পারলো আছে, হ্যাঁ কিন্তু না এখন না, নামাজ হচ্ছে বিশাল জিনিস, নামাজ হচ্ছে দিনের গতি, নামাজ পড়েন না আপনার কাজই নৌকা মানুষ। হ্যাঁ বাংলাদেশ মুসলিমা করে আপনি তখন মনে মনে ভাবছেন বাংলাদেশের যদি মুসলিম দাস্ত হয় আমার হয়ে গেল, আর সত্যি অধিকাংশ মানুষ তাই ইসলামের নামে রাষ্ট্র কায়েম করে আমার বাপে হয়ে গেল আমি মুসলমান হতাম, আমি নিরপেক্ষ কোথায় কথা আমার বাপে হয়ে গেল আমার ইসলামের নামে রাষ্ট্র কায়েম হয়ে গেছে। আপনি মনে মনে ভাবছেন যে কি উত্তর দেবেন, মাথা কে বলতে আমার মানুষ আছে না যদি তার কাছে নামাজ হয়ে যাবে তো নামাজ করলে করতে কি নামাজ করতে শুরু করেছিলেন, নামাজ করতে শুরু করলে নামাজ আপনি মঞ্চে যাচ্ছেন পড়ছেন চিন্তা করছেন কাকে, আল্লাহকে বলছেন। নামাজ পড়ছেন আমার জন্য, কিন্তু মাঝখান থেকে একটা জিনিস আমার সাথে ঢুকে গেছে, আল্লাহ আসলে আসিল হয়ে গেছে। সেটা কি? আল্লাহ আসলে আসিল হয়ে গেছে, আল্লাহকে চিন্তা করছেন কি করছেন কেন, হ্যাঁ এইগুলো দেখেছে আপনি নামাজ করছেন। আর বুঝতে পারছেন একা নামাজ পড়া জামাতে জামা পড়া এক হয় না, লোকের কাম করে বলি মসজিদে এসে নামাজ পড়ছেন মাশাআল্লাহ খুব সুন্দর, আর যেভাবে উপস্থিতা করতে হয় তাম তাম মিয়া মিয়া, আর সুন্দর বাংলা লোক বুঝতে পারবেন একদম 100% নামাজ সুন্দর করে করছেন। এই নামাজ যদি ঘরে করতে হয় নিশ্চয়ই জমা করে করবেন না, নিশ্চয়ই টুকি লাগিয়ে করবেন না, একটা গেঞ্জি পরে কোনো রকম করে লোকের সাথে না, হ্যাঁ আর ভালো করে বলবেন সুন্দর করে বলবেন, তার মানে সামনে খাওয়া বুঝতে পারছেন লোকাল হয়ে যায় আর তিনজনে নিরালা হয়ে লোকাল হয়ে যায়। এইবার চলছে ভাই একসময় নামাজ করছেন, রুমে নামাজ করছেন সকাল সব ছুটছেন, চার রাখার নামাজের পুরাটা ধরে গেছে সকাল সব, কিছু নামাজি আছে যে নামাজ নামাজের দিকে আল্লাহ তাকিয়ে দেখেন না, সকাল সব মুরগি দানা খাওয়ার মতো তাদের পায়ে তিন লাখ মাথায় দেখেছেন, যারা সোজা হয়ে সোজা বসেন না ওই অর্থেই করছে, অর্থেই করছে ঋতু থেকে অর্থেই করছে চিন্তায় চলে যায়, চিন্তা থেকে অর্থেই করছে আমার চিন্তায় চলে যায়, এগুলো পায়ে ঠিক লাগানো থাকে। এই নামাজের দিকে আল্লাহ তাকিয়ে দেখেন না, যে তো হাদিসে আছে সেই নামাজের দিকে আল্লাহ তাকিয়ে দেখেন না, যে নামাজে নামাজ তা ঠিক সোজা করে না, নামাজ ফালতু বাতিল নামাজ কিন্তু এই কথা আমি বলছি না, বলছি না কি উনি দুধার নামাজ পাঠাপাত করলেন, পেছন থেকে আমি হঠাৎ করে তাকে দেখা করার জন্য গেলাম, যে গলা চলা থেকে উনি বুঝতে পেরেছেন বললেন। তখন দ্বিতীয় দুধাটা হালকা করে আস্তে আস্তে একটু সুন্দর করে, যদি হুজুর কিছু পাওয়া এই জন্য আস্তে আস্তে করে পড়তে শুরু করলেন। যখনই হুজুর করতে গেলেন আমাদের আমল পড়তে গেল, তারপরে হুজুরের জন্য এই হয়ে গেল সেটি আমল ধ্বংস হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। লোককে দেখানোর জন্য তুমি নামাজ পড়েন, আমি নামাজ নামাজ দিয়েছি, নামাজ সবাই করে বলব বহু কাজ আছে, শুধু নামাজ না, তার ফাইলার থেকে নিয়ে বোঝা থেকে নিয়ে আপনার হস থেকে নিয়ে দেখে তো হস মাঝের সময় কত ভোগ খরচ করতে এসেছে, যাদের অনেকের নিয়ত আছে শুধু নাম নেওয়া, অনেক রাজনৈতিক নেতারা বঞ্চ করতে আছে কিসের জন্য, ভোটের জন্য, কতগুলো কি বলা, আমি নাম করে কাউকে বলছি না, নির্দিষ্ট করে কাউকে বলছি না, অনেক আছে তো তারা লোক দেখানোর জন্য আছে, তাদের হক হবে না হবে না, তাদের হক কত, যেহেতু সেই মানুষকে দেখানোর জন্য, শ্বশুরবাড়িকে দেখানোর জন্য কিংবা আপনার কাবিকে দেখাবার জন্য, মুখিকে দেখাবার জন্য, রাইটকে দেখাবার জন্য, মোটাওয়া অফিসকে দেখানোর জন্য, মোটাওয়ার ভয়ে দেখাবার করে ইত্যাদি ইত্যাদি অনেক ছেলে আছে বাবা ভয়ে নামাজ পড়ে, সব সময় ডিগ্রি ডিগ্রি করে বাবার ভয়ে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর জন্য পড়লে কি হবে, সে নামাজ তো বোঝাবে না। মন কথা যদি কেউ লোক দেখানি কাজ করে তো সেই কাজ আমল বন্ধ করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ওয়া ইলাইহি তাআমালু ফিহা ওয়া হুম ফিহা লা ইখাতুন ফারাহুন, যদি কেউ দুনিয়া অর্থ সম্পদ সৌন্দর্য উপার্জন করার জন্য করে, যেমন হজ করে এর জন্য পয়সা কামানোর জন্য, যদি কেউ ইলেম শিক্ষা করে আল্লাহ এলেন আলপিনের এলেন শিক্ষা করে নিজের জন্য পয়সা কামানোর জন্য, তাহলে আমি দুনিয়াতেই তাকে পুরা পুরা দিয়ে দিই, খাও নাও আমি দুনিয়াতেই নাও। উলাইকা আল্লাযীনা লাইসালাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু ওরা এমন লোক যাদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কোনো রহমত থাকবে না, জাহান্নাম ছাড়া কিছু থাকবে না, দুনিয়াতে সব পেয়ে যাবে, দুনিয়াতে গাড়ি বাড়ি সব কিছু দুনিয়াতে পাবে, আখিরাতে জাহান নাম ছাড়া কিছু পাবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর যা কিছু করেছিল তার সব বন্ধ হয়ে যাবে, তো সেটা যা কিছু করেছিল আমল বন্ধ হয়ে যাবে, ওয়া বাতিলু মা কান ইয়ামালুন, আর যে আমল করেছিল তা বাতিল হয়ে যাবে, বাতিল মানে অনেক আমল করে যে আমল সাধারণত দুনিয়াতে তার ফায়দা চায় এই জন্য কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবদিলু সাদাকাতিকুম বিল-মানি ওয়াল-আযা, এই বান্দারা তোমরা যে দান সংগ্রহ করো এই দান সংগ্রহ খবরদার, এহসানি বলে মানে দিয়ে দিয়েছি বলে অথবা মানুষকে কষ্ট দিয়ে তাকে দান দিলেন তাকে কষ্ট দিয়ে বাতিল করে দিও না, বলে গেল কি আপনি 1000 টাকা একটা লোককে দান দিলেন, দিয়ে প্রশ্ন বললেন আমি রবীন্দ্র ভাইকে 1000 টাকা দিয়েছি, রবীন্দ্র ভাইকে 1000 টাকা দিয়েছি, এই বলে বলে বেড়াচ্ছেন, এই বলে বলে বেড়ানোর পরে কি হবে, আমার তো ধ্বংস হয়ে যাবে, ওই দানটা ধ্বংস হয়ে যাবে, কোনো সময় আপনি রবীন্দ্র ভাইকে 1000 টাকা দিয়েছেন, কোন সময় কোন বিষয় এলো আপনি রবীন্দ্র ভাই ওখানে 1000 টাকা দিলাম, তাও তোমার সেই কথা বলে এই তো মানুষের উপকার করতে হয় না, এই করে আপনি সম্পূর্ণের প্রতি আপনার 1000 টাকাটা বরবাদ করে দিলেন, যে দানটা করলেন সেই দানটা যাকে করলেন তাকে কষ্ট দিয়ে তাকে কবি কথা বলে কষ্ট দিয়ে আপনি আপনার দানটাকে অংশ করে দিলেন, ওই ব্যক্তির মতো যে লোক দেখা নেই, তারপরে নিজের মা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ইমান রাখে না, কামান খুব কামান করে সম্মান, তার উদাহরণ হল পাথরের মতো একদম চকচকে পাথর, আর এই কিন্তু যে পাথরের উপরে মাটি আহতভাবে বৃষ্টি হলে তারা কাজ সন্তান, বৃষ্টি হলে সমস্ত মাটিকে কি করে ধুয়ে নামিয়ে দেয়। এই রকমই তিনি দান করলে, তারপর আমার যখনই তুমি লোকের কাছে বলে দাঁড়ালে আর অথবা তাকে কষ্ট দিলে তোমার ওই দানটা ওই মিস্ত্রিকের বোয়া মাটির মতো শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ আল্লাহ সাল্লাহ বলছেন লোককে বলে বেড়ায়, নিজের উপকার প্রকাশ করে বেড়ায়, আমি অমুক এত দেখছি, অমুক জায়গায় এত দেখছি, অমুক মস্তি এত দেখছি, অমুক বাংলা এত দেখছি, অমুক এদিকে এত দেখছি, এইভাবে প্রকাশ করে বেড়ায়, গর্ব করে বেড়ায়, ঘাটের ক্রিকেট মুরগি কিংবা প্যান্ট ঝুলিয়ে পড়ে অধিকাংশ মানুষ আপনি দেখবেন মসজিদের জামাতে এখন দুবার নামাজ পড়লেন, আপনার সামনে কাতারে কলা ওদের কাপড় ঘাটের উপরে ছিল কত পাঁচজন মনে হবে ঘাটের উপরে কাপড় পরে মোরামুটি কত পাঁচ পাঁচজন দশ পাঁচজন কত পাঁচ হবে দশ পেছন থেকে তাকিয়ে দেখবে সৌদি হোক অথবা সৌদি দেখবেন দশ পার্সেন্ট লোক এতগুলো লোকের মধ্যে একশোটা লোকের মধ্যে দশটা লোকের কাপড় ঘাটে লোক হয়ে আসবে, মানে এটা মানতে পারে না, ফ্যাশন হয়ে গেছে দুনিয়া এমন ফ্যাশন হয়ে গেছে করছে কাপড় লোকের কোথাও লোকে একলা বলল একলা বললো জাহান নামে একলা হওয়া কিন্তু ভালো, কিন্তু এরা বলছে জাহান নাম তো অনেক দূর পুরো দাদা দাদা সুন্দর না মা ফ্যামিলি মা দুনিয়াতে যত লাভ হবে হয়ে না কি দুনিয়াতে ব্যাখ্যা করে যায়, অথচ নতুন মাসনা বলছেন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার প্রতি শাস্তি হবে যে গ্রান্টের দিকে ঝুলিয়ে জঙ্গি পড়ে দুই শ্রেণীর বাবা এক শ্রেণীর লোক যারা অহংকারের সাথে পড়ে তাদের হচ্ছে যখন জানবে যে এটা করা হারাম তার সত্ত্বেও করে কিন্তু অহংকার নেই, সেই ব্যক্তির শাস্তি কি? সেই ব্যক্তির শাস্তি হল যেটুকু অংশ গাড়ির নিচে কাপড় যাবে সেইটুকু অংশ জানান নামে যাবে তাতে ক্ষতি হবে না, সামান্য পুড়িয়ে পড়ার সমস্যা নেই তাই না, সামান্য যদি পা যাবার নামে যায় মানুষ মুশকিল, তবু আমি আবার ফ্যাশন থাকবো না বরানি তো বরানি তো ঘর করছে তখন বরানি চলে যাবে পুত্রে ঘর করলে পুত্রে তার আমরা বরান তো করে নিন, হ্যাঁ ভাবুনি ভাবুনি তো ভাবুনি তো ঘর করছে তো ভাবুনি বলছে শরীরের কোন জায়গা টুকে না, খালি আপনাদের একটা টুকু করা হবে তার থেকে ভাবতে দেখেন আপনার একটা টুকু করিয়ে দেওয়া হবে বলছে এই পাতাকে ছোট মনে করবে না, লুঙ্গি ঝুলিয়ে পড়া, প্যান্ট ঝুলিয়ে পড়া, কামিজ ঝুলিয়ে পড়া, গাঁটে দিকে এই পাতাকে ছোট ভাববেন না। যদি মানুষ আমাদের একটু ছোট ভাবে সমস্যা নেই, কিন্তু জানান যাতে এই কষ্ট দিতে হয় তার জন্য আপনি অবশ্যই যেটা রাখবেন। তিন নম্বর লোক যাতে তাদের দেখবেন না, গল্প না, সেই করতে তাদের উকিল খাইতে দিয়ে খেয়ে এমন ব্যবসায়ী, এমন দোকানদার, এমন মাল বিক্রেতা যে মিথ্যা কথনকে তার মাল বিক্রি করে, মিথ্যা কথনকে বলে যে এতটা কিনেছি, মিথ্যা কথন করে বলে এত দাম, মিথ্যা কথন করে বলে এটা সব থেকে বাজারে ভালো জিনিস, যে কোনোভাবে মিথ্যা কথনকে মানুষকে তার লাগিয়ে দেয়, যেমন ব্যক্তি আল্লাহ কথন করে বলছে, আল্লাহ কথন করে বললে বিশ্বাস করতে হয় তাই না? আল্লাহ কথন করে বললে বিশ্বাস করতে হয়। এক লোককে চুরি করতে দেখবেন এটা আদায় উত্তর, চুরি করছে পকেটে করছে না, না পরিষ্কার করছেন, যখন তাকে ভাবা হলো এই তুমি চুরি করেছ তখন আল্লাহর কসমে চুরি করে নি, ইসা রহমান বলছে আমি আল্লাহর কসমে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি চোখকে নিষ্ঠা মনে করি, আমি দেখেছি কিন্তু আমি ভুল দেখেছি, তাহলে তখন আল্লাহ কসম করে বললো তোমার দেখে যে আমার কসম করে বলে তার কথা বিশ্বাস করে নেন, এমন কাবে তার আশা করেন আল্লাহ কসম করে বিশ্বাস করি করবেন, কিন্তু আপনি বিশ্বাস করেন আপনার এবার বলে কাবল আল্লাহ কসম করে বলে বিশ্বাস করে না। তার দিন তো কি হলো তার মধ্যে যেটা বলেছিলাম যে দাম দিয়ে বলে বেড়ায় গর্ব করে বেড়ায় তার দাম কি হয়ে যায় বড় হয়ে যায়। হ্যাঁ আরেকটা আমল হল আল্লাহ নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করা, যেটা কি আমল মহত কাজ ওরা বলে ইসলাম আছে তার মধ্যে একটা মত হল আসরের নামাজ, আসলের নামাজে হিফাজত করবো, আসলের নামাজে নষ্ট না হলে চেষ্টা করবো। পরিমাণ পাবো, যাই হোক সবার করতে থাকে, আর সবার করতে থাকে আপনার যে আমলগুলো থাকবে সেটাকে আমল করতে হলে একটা কি হচ্ছে, ফুটো পাত্রের মতো পানি ভেজে দেওয়া হয়, ফুটো আছে নেমে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমলের সংরক্ষণ হচ্ছে না। যদি কোনো ব্যক্তি গণকের কাছে গিয়ে হাত দেখাতে যায় তাহলে তার আমল ধ্বংস হয়ে যায়, কারণ সে কি হয়ে যায়, কাতিল হয়ে যায় না। কারণ বলে যে আমার হাতটা দেখতে আমার ভাগে কি আছে, আমার পড়ায় বিয়ে হবে পিতা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিপদ আছে কিনা, এবং সে যা বলে তা বিশ্বাস করে, বিশ্বাস না করলে তার চল্লিশ দিনে আমার কবুল হবে না, আর বিশ্বাস করলে কি হবে, সিরকা সেটাকে খাল বলা হয় আগে ফিরকা, এই ফিরকার কখনো কেমন যেন সাধারণতা খাদ্য যে মধুরে এসে দেওয়া হয় তো মধু নষ্ট হয়ে যায়, তেমনি দুশ্চরিত্রতা যাদের চরিত্র ঠিক নাই সেই দুশ্চরিত্রতা আমলকে ধ্বংস করে দেয়, যেমন সিরকা মধুকে ধ্বংস করে দেয়। সুদ খেলে আমল ধ্বংস হয়, সুদ খেলে আমল ধ্বংস হয়। এরা আল্লাহ কোরআনে বলেছেন যে যদি মুজাহিদের মুজাহিদের খেয়াল করা যায়, মুজাহিদের খেয়াল করে একজন জিহাদে গেছে, তার পরিবার পরিজন আপনার দায়িত্বে ফেলে গেছে, এবার কাজ করলেন কি তার পরিবার পরিজনে খেয়াল করলেন, দেখাশোনা করলেন না, অথবা তার স্ত্রীর সঙ্গে আপনি অবৈধ প্রেমে জড়িত হয়ে গেলেন, তাহলে উপকৃত হয়ে যায়, আমও ধ্বংস হয়ে যায়। মদিনার উপরে বিচার সৃষ্টি করলে আমও ধ্বংস হয়, কিংবা কোনো বিলাসীকে সাতাশিকে জায়গা দিয়ে আপনার আরো ধ্বংস হয়ে যায়। যদি কেউ নিজের মাকে অস্বীকার করে এবং পরে মাকে পাপ করে দাবি করে তাহলে আরো ধ্বংস হয়ে যায়, কারণ সে কুকুরি করে এক প্রকার কুকুরি, যদি ছোট কুকুরি নিজের মাকে অস্বীকার করে দিয়ে আমার বাপ নাই, বিপরের মাকে বলে দিও আমার বাপ, তাহলে শ্বশুর আব্বাকে আব্বা বলে যাবে না, এটা আমাদের সাথে শুধু আব্বা শ্বশুর আব্বাকে আব্বা বলে যাবে না, এটা কোনো সমস্যা। কিন্তু কর্তৃপক্ষে যদি আপনি নিজের বাপটা অস্বীকার করেন এবং পরের বাপকে বাদ করে দাবি করেন কোন কারণে কোন সাথে, তাহলে আল্লাহ তাআলা আপনার কোন ইবাদত কবুল করবেন না, যারা ইসলাম পালন করুন সব তোমরা আর এইভাবে মদিনাবাসীকে ভিতর সন্ত্রস্ত করতে পারে, আমল নষ্ট হয়ে যায়। সাহাবাকে গালি দিয়ে সাহাবাকে গালি দিয়ে আমল নষ্ট হয়ে যায়, বর্তমানে দেখবেন শিয়ারা কিভাবে সাহাবাদকে গালি গালি করছে, আবু সুফিয়ানকে গালি দেয়, মুয়াবিয়াকে গালি দেয়, আয়েশাকে গালি দেয়, এভাবে আরো অন্যান্য সাহাবীদেরকে বিশেষ করে দিক খালিটাকে তারা কাদের বলে এবং তারা গালি করে, এদের জন্য আমল সমস্ত ধ্বংস হয়ে যাবে। প্রথম নম্বর হল মা বাপের অভাব সন্তান, দু নম্বর হল যে দান করে গর্ব করে বেড়ায়, আর তিন নম্বর হল যে তকদিরকে অস্বীকার করে। আর শুধু বলে আমি আমার বক্তব্য শেষ করছি, কাহিনী শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমরা যে আপন করি সেই আপন যেন আমরা সংরক্ষণ করতে পারি, সুন্দর করে সংরক্ষণ করতে পারি, যাতে তার ধ্বংস না হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।